ওই দেখা যায় মাস জিদে না ববি, ওই দেখা যায় মদিনারি প, ওই দেখা যায় মাস জিদে না ববি, ওই দেখা যায় মদিনারি প। ভাঙা ঘর দেখো মায়া মিনার, ভাঙা ঘর দেখো মায়া মিনার, জেঠা জন্মে ছিলেন প্রিয় হজরত, ওই দেখা যায় মাস জিদে না ববি, ওই দেখা যায় মদিনারি প। বদর হুদার তাবুকের প্রান্তর, আয় বলে আজো ডাকে নিরন্তর, বদর হুদার তাবুকের প্রান্তর, আয় বলে আজো ডাকে নিরন্তর, তাই ফের মাঠ ঘাট কাঁপে থর থর, তাই ফের মাঠ ঘাট কাঁপে থর থর, খন্দক বুকে যেন জাগায় হিম্মত, ওই দেখা যায় মাস জিদে না ববি, ওই দেখা যায় মদিনারি প, ওই দেখা যায় মাস জিদে না ববি, ওই দেখা যায় মদিনারি প। সৌর গুহা মুখে শ্যামা কুরসাজল, ইতিহাস হয়ে যে আছে চিরকাল, সৌর গুহা মুখে শ্যামা কুরসাজল, ইতিহাস হয়ে যে আছে চিরকাল, শিবে আবু তালিব প্রজ্জ্বল চেতনায়, শিবে আবু তালিব প্রজ্জ্বল চেতনায়, বারবার নিতে বলে নতুন শপথ, ওই দেখা যায় মাস জিদে না ববি, ওই দেখা যায় মদিনারি প, ওই দেখা যায় মাস জিদে না ববি, ওই দেখা যায় মদিনারি প। প্রিয় নবীর যত জীবন কাহিনী, তারি সাথে একাকার ওই শিবানী, প্রিয় নবীর যত জীবন কাহিনী, তারি সাথে একাকার ওই শিবানী, বিশ্বাসী চিরদিনই উম্মি নবী, বিশ্বাসী।